శ్రుతి స్మృతి పురాణానామాలయం కరుణాలయం నమామి భగవత్పాదం శంకరం లోక శంకరం శ్రీహరిం పరమానందం ఉపదిష్టారం ఈశ్వరం వ్యాపకం సర్వలోకానాం కారణం తం నమామ్యహం. ఓం నమో నారాయణాయ. భగవాన్ శంకరాచార్య ద్వారా ప్రణీత অপরোক্ষ অনুভূতি, মানে যে জিনিস প্রত্যেকটা জীব খুঁজে চলেছে, যে নিরতিশয় নিত্য আনন্দ, সেই জিনিস আমরা কি করে পেতে পারি, সেটা একমাত্র উপায় হচ্ছে যে ভগবত প্রাপ্তি বা নিজের স্বরূপের জ্ঞান. এই নিজের স্বরূপের জ্ঞান কি করে হবে বা আমি বাস্তবিক কে এইটা জানার জন্য ক্রমবদ্ধ ভাবে তিনি মানুষ যেখানে আছে সেখান থেকে কি করে এই সবচেয়ে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছতে পারে, মানে মানুষ জীবনকে কি করে সফল করতে পারে, সেইটা উপায়ের জন্য তিনি ক্রমবদ্ধ হয়ে বললেন যে প্রথমে নিজেকে বর্ণ আর আশ্রমভেদ কর্ম নিষ্কাম ভাবে করতে হবে, তাতে অন্তঃকরণ শুদ্ধ হয়। অন্তঃকরণ শুদ্ধ হলে বিবেক জাগে যে বাস্তবিক আমি কি, জীব কি, জগৎ কি, জগদেশ্বর কে, এই সম্বন্ধে বিবেক জাগে। যখন বিবেক জাগতে থাকে তখন অন্যান্য বস্তু থেকে মন ধীরে ধীরে উঠে, এর ফলে তার মধ্যে একটা যোগ্যতা আসে যে হ্যাঁ সংসার আমি জানবো, এই শরীরেই জানবো, এবং সংসার থেকে তখন মুক্ত হওয়ার ইচ্ছা হয়। যত বিবেক তীব্র হতে থাকে মুক্ত হওয়ার ইচ্ছা হয়, তখন তাকে শাস্ত্রে বলা হয় যে এবার তাহলে তুমি যে কর্ম নিষ্কাম কর্ম করছিলে তার ফল হচ্ছে যে অন্তঃকরণ শুদ্ধি, অন্তঃকরণ শুদ্ধির ফল হচ্ছে ভগবত প্রাপ্তির ইচ্ছা। তখন সে ভগবত প্রাপ্তির ইচ্ছার জন্য গুরুমেব অভিগচ্ছেত সমিত পানি শ্রোত্রিয়া ব্রহ্মনিষ্ঠ, তখন তার মনের মধ্যে জিজ্ঞাসা কি করে অনন্ত আনন্দের সন্ধান পাবো, সে তো আমার ভেতরে, তিনি গুরুর কাছে যায় বা ভগবান তাকে গুরু জোগাড় করে দেন বা পথ প্রদর্শক তিনি পেয়ে যান, তখন এই বেদান্ত বাক্য শুনে নিজের নিজের যথার্থ স্বরূপকে জেনে সে সংসার বন্ধন থেকে মুক্ত করতে পারে। এখানে ভগবান শঙ্করাচার্য প্রথমে সাধন চতুষ্টয় বলেছে, আর তারপরে এই অজ্ঞান কি, জ্ঞান কি, প্রথমে কতগুলো শ্লোকে দিয়ে অজ্ঞান কি, এই যে দুটো বিপরীত ধর্মী বস্তুকে মিলিয়ে ফেলা, এটা হচ্ছে অজ্ঞান। জ্ঞান কি, যে বস্তুটা যেরকম তাকে সেটাকে ঠিক করে জানা, এবং তারপরে এই যুক্তি এবং শ্রুতির সাহায্যে, শ্রুতি বাক্যের সাহায্যে এই দুটো কখনো এক হতে পারে না, এটাকে দৃঢ় করে বোঝা, এটা দৃঢ় করে বোঝা। তাহলে কি হবে যে বাইরের জগতের থেকে যেমন আমি আলাদা, সেরকম নিজের শরীরের থেকেও আমি আলাদা, এই বোধটা হবে। কিন্তু এতটা জানলেই কি মানে কাজ হয়ে যাবে বলতে, না, কারণ ওখানে আবার মন যাওয়ার সম্ভাবনা থাকে। এবার এই জগতে বা নিজের শরীর সম্বন্ধিত মিথ্যাত্ব নিশ্চয় করতে হবে, কারণ কি শ্রুতি স্বয়ংই দেখিয়েছেন কি এটা বেদান্তের একটা প্রক্রিয়া, যে নির্গুণ নিরাকার নির্বিশেষকে বোঝাবার জন্য সগুণ সাকারের আশ্রয় নিয়ে বোঝানো হয়, তারপরে সগুণ সাকারকে নিষেধ করে দেওয়া হয়। এটা পারমার্থিক নয়, এটা পরিবর্তন হচ্ছে, এজন্য এর মধ্যে পারমার্থিকতা নেই। এইভাবে তখন যে বাস্তবিক তিনটে শব্দ বেদান্তে প্রয়োগ হয়, কালকে আমি এটা সম্বন্ধে অনেক ভালো করে বলেছি, যদি কারো কোনো ডাউট থাকে সে আমাকে লিখে হোয়াটসঅ্যাপে দিতে পারেন। আমি আবার এটাকে যে জগৎ মিথ্যা কি করে বুঝবো আমি, কারণ কি মিথ্যাতে একটা মিথ্যা, একটা অসৎ, একটা অনিত্য, তিনটে শব্দ প্রয়োগ হয়। মিথ্যা মানে হচ্ছে যে এই বস্তুটা আছে কিন্তু তাকে আমি যে রূপে দেখতে পাচ্ছি আমি কখনো তাকে সেই রূপে গ্রহণ করতে যাবো তো পাবো না। অনিত্য মানে আজকে আছে কালকে নেই, আর অসৎ মানে সেটা কখনোই নেই, সেটা কখনোই নেই। বেদান্ত কখনো জগৎকে অসৎ বলে না, আছে আমার সামনে, কিন্তু মিথ্যা বলে। অন্যান্যবাদীরা জগৎকে অনিত্য বলে, অনিত্য বলে মানে উৎপত্তি হচ্ছে নাশ হয়ে যাবে, আর বেদান্ত বলে যে মিথ্যা, মিথ্যা মানে এই যে এর নাশ হলে তার পরিশেষ কিছু থাকবে না, এবং এটা নাশ কি করে হবে, এটা নাশ করার জন্য একমাত্র জ্ঞান দরকার। জ্ঞান নিবর্তকত্ব মিথ্যাত্ব, মিথ্যাত্বের একটা পরিভাষা হচ্ছে যেই বস্তু জ্ঞান দিয়ে নাশ হয়ে যায় তাকে মিথ্যা বলে। প্রতিপন্ন উপাধৌ ত্রৈকালিক নিষেধ প্রতিযোগিতা মিথ্যাত্ব, কোন একটা স্থানে কোন একটা বস্তু আমি দেখতে পাচ্ছি, আমি যখন নিজেই নির্ণয় করি যে বস্তুটা যখন আমি দেখছিলাম যে সময় এটা হয় সেই বস্তুটাকে মিথ্যা বলে, আছে সেই সময় ওটা ছিল না। যেমন রজ্জুর উপরে সর্প বা মরুভূমিতে জল, অথবা শুক্তিকাতে চাঁদের ভ্রান্তি, যে ভ্রান্তি স্থলগুলোতে ওখানে বাস্তবিক বস্তু উৎপত্তি হয় না, মন কল্পনা করে নেয়, কিন্তু অধিষ্ঠান তত্ত্বের জ্ঞান হলে সেই বস্তুটা আর ওখানে থাকে না এবং তার কোনো অবশেষও থাকে না। এইভাবে বেদান্তে মিথ্যা অনিত্য এবং সৎ এবং অসতের বিবেক করা হচ্ছে, কিন্তু সৎ হচ্ছে একমাত্র আত্মা, কারণ কি তার মধ্যে কখনো কোনো পরিবর্তন হয় না, সর্বদা একরূপ। এটা আমি নিজেরাও আমরা প্রত্যেক মানুষ তার জীবনে অনুভব করতে পারি, আমি সর্বদাই একরূপ। মহারাজ অনিত্য প্রণাম, অনিত্যটা যদি আরেকবার বলেন, অনিত্যটা অনিত্য মানে কি, যেটা আজকে আছে কালকে নেই, আজকে আছে কালকে নেই, উৎপত্তি বিনাশে উৎপত্তি বিনাশী, এই জিনিসগুলি অনিত্য, যেটা আজকে আছে কালকে নেই। এর মধ্যে অন্যান্য দার্শনিকরা বলছেন যে মানে বেদান্তীরা না, অন্যেরা বলছে লোক অনিত্য, তারা কি বলছে প্রলয় নাশ হবে। প্রলয় নাশ হয়ে যাবে, জগৎ আবার নতুন করে উৎপন্ন হবে। ভগবান শ্রীকৃষ্ণ অনিত্যম অসুখম লোকম, তিনিও বলেছেন জগৎ অনিত্য আর অসুখম, মানে তুমি যেটাকে ভাবছো এটা সুখ দেবে সেটা না, এই মিথ্যাত্ব। মিথ্যাত্ব সেটা শব্দ মিথ্যা না বলে প্রত্যেকের মনের মধ্যে বসে আছে যে অনিত্য হচ্ছে মিথ্যাও হচ্ছে এখানে। আর অনিত্য মানে হচ্ছে যে উৎপত্তি বিনাশশীল, যে আজকে আছে কোনো একটা নিমিত্ত নিয়ে উৎপন্ন হয়েছে, আবার কিছুদিন পরে নিমিত্ত আসলে সেটা নাশ হয়ে যাবে, কিন্তু আত্মা বা উৎপত্তি নিয়ে বিনাশ নেই, অসংখ্য আপনার ব্যাপক। আর জগতের মধ্যে মানে কোন ভাগটা মিথ্যা কোন ভাগটা সত্য এটাকে ভালো করে বুঝতে হবে। নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতা এই ভাগটুকু মিথ্যা, সত্তার মিথ্যাত্ব নেই, সত্তা কিন্তু সর্বদাই আছে, সত্তার কখনো নাশ নেই, এবং সেই সত্তার সঙ্গে স্ফুরানো জুড়ো আছে, মানে আমার অস্তিত্বকে আমি অনুভব করতে পারি, আমার অস্তিত্বকে আমি অনুভব করতে পারি। যতক্ষণ পর্যন্ত সে অনন্ততাকে বুঝতে না পারি ততক্ষণ পর্যন্ত আনন্দটার সঙ্গে স্থির থাকতে পারি না, কিন্তু নিজের অস্তিত্ব স্ফুরন্ত সবার সবসময় হচ্ছে, তাই খালি এইটুকু জায়গাতে আটকে আছি নিজের অনন্ততা আর নিজের পূর্ণ আনন্দটাকে বুঝতে পারছি না, এটার জন্য সাধনা বা বেদান্ত বিচার। এভাবে এই তিনটে শব্দকে দেখুন এবার একটার পর একটা যুক্তি দিয়ে বোঝাবেন এখানে শঙ্করাচার্য, যে কালকে আমরা 44 অবধি পড়ে নিয়েছিলাম, 44 অবধি পড়ে নিয়েছিলাম, এখন আগে বলছে উপাদানম প্রপঞ্চস্য ব্রহ্মণ অন্যত ন বিদ্যতে তস্মাৎ সর্ব প্রপঞ্চোয়ম ব্রহ্মৈব অস্তি ন চেতরা। উপাদানম প্রপঞ্চস্য ব্রহ্মণ অন্যত ন বিদ্যতে তস্মাৎ সর্ব প্রপঞ্চোয়ম ব্রহ্মৈব অস্তি ন চেতরা। উপাদানম প্রপঞ্চস্য উপাদানম প্রপঞ্চস্য ব্রহ্মণো অন্যত ন বিদ্যতে ব্রহ্মণো অন্যত ন বিদ্যতে তস্মাৎ সর্ব প্রপঞ্চোয়ম ব্রহ্মৈব অস্তি ন চেতরা। একটা জিনিস সামান্য সববাদীরাই এটা মেনেছে যে যে কোনো কার্য তার কারণকে ছেড়ে কখনোই থাকতে পারে না, কার্যরূপে উৎপন্ন হওয়ার আগেও কার্য, ন্যায় দর্শন বলে না উৎপত্তি হওয়ার আগে সে ছিল না কিন্তু পরে আসে, কিন্তু কার্য যখন দেখা যায় সে সবসময় কারণকে আশ্রয় করেই থাকে। কারণেরই একটা সংস্থান বিশেষের নাম কার্য, কারণেরই একটা বিশেষ স্থিতির নাম কার্য, কারণ ছাড়া ওখানে কিছুই নেই। এ সময় আমরা মাটির তৈরি ঘটকে দেখি, সেই সময় আমরা মাটিকেই দেখছি, কিন্তু একটা বিশেষ আকৃতির প্রতি আমাদের আকর্ষণ বা প্রয়োজন সিদ্ধ হয় বলে সেই আকৃতিটাকে মধ্যে মন আটকে যায়, কিন্তু যে সময় আমি ঘট দেখি বা যে সময় আমি সোনার দ্বারা বানানো কোনো অলংকারকে দেখি, সে সময় আমি সোনাকেই দেখছি, কিন্তু অলংকারের যে কারুকার্যতা তার মধ্যে মন আটকে থাকে বলে সোনা অবধি, সোনাতে এটা সোনার বানানো সেটা মনে থাকে কিন্তু সোনাতে দৃঢ়তা থাকে না, আর ওই অলংকারের কারুকার্য তার মধ্যে মনটা লেগে যায়। এইরকমই সম্পূর্ণ জগৎ সৃষ্টির আগে ব্রহ্মই বা ইদম আকারে আসিত, আজকে যাকে আমরা ইদম শব্দের দ্বারা বলছি এই সব একটাই স্থিতিতে ছিল, যেটা হচ্ছে ব্রহ্ম ব্যাপকতা শুদ্ধ অথবা সব, কেবল সৎরূপে ছিল তারা, এছাড়া কোনো নাম রূপের অভিব্যক্তি ছিল না। এখন যখন ধীরে ধীরে ওই একই সত্তত্ব আকাশ বায়ু অগ্নি জল পৃথিবী তন্মাত্রা তারপরে মহাভূত তারপরে তার পঞ্চীকরণ তারপরে ভৌতিক বস্তু ধীরে ধীরে ধীরে ধীরে পরিবর্তনের সৃষ্টি হয়েছে, কিন্তু কারণের মধ্যে তো কার্য থাকবেই, মানে কার্যের মধ্যে তো কারণ থাকবেই থাকবে, সেই জন্য এই ব্রহ্মই সবার মধ্যে অনুস্যূত হয়ে আছে। এখন এইটাই হচ্ছে যে কারণের একটা হচ্ছে পরিণামবাদ, একটা হচ্ছে বিবর্তবাদ। ব্রহ্ম যদি সত্য হয় এবং জগৎ যদি ব্রহ্ম থেকে উৎপন্ন হয়েছে, তো জগৎ মিথ্যা কি করে হবে? জগৎ তো সত্য হয়, এটা তো একদম খুব যুক্তিপূর্ণ ব্যাপার। এখন যদি যেমন ধরো যে মাটিটা পরিণত হয়ে ঘড়া রূপ ধারণ করেছে, সুবর্ণটাকে গলিয়ে আর একটা ধাঁচায় ফেলে অন্য একটা রূপ দেওয়া হয়েছে, ব্রহ্মকে যদি এইরকম ভাবে কোন ট্রিটমেন্টের মাধ্যমে পরিণত করা যেত, তাহলে ব্রহ্ম একটা বিকারী বস্তু, ব্রহ্ম বা সৎ বা ঈশ্বর যে শব্দ আপনি বলেন সেটা একটা বিকারী বস্তু হতো। এবং যদি বিকারী বস্তু হয় সেটা অনিত্যই হবে, সেটা কখনো বিকারী বস্তু কখনো নিত্য বা স্থির হতে পারে না, তার মধ্যে কোনো না কোনো পরিবর্তন হবে। সেই জন্য এই যে অন্যান্য সাংখ্য দর্শন যেন পুরুষকে আলাদা রেখেছে আর উপাদান কারণ রূপে প্রকৃতিকে মেনেছে, ন্যায় বৈশাসিক দর্শন আত্মাকে একটা দ্রব্য মেনেছে আর গুণ কর্ম আলাদা বস্তু অনু পরমাণুকে উপাদান মেনেছে, মৃত্যুরীর মতো পরমাণুকে উপাদান মেনেছে। বেদান্তের কাছে কিন্তু তারা শাস্ত্র অনুযায়ী চলে, একটা তত্ত্ব ভিন্ন অন্য তত্ত্ব তো নেই, আমি দুটো কোত্থেকে আনবো? একটা উপাদান কারণ একটা নিমিত্ত কারণ আর পাশে কোত্থেকে আনবো আমি? এখানে তো শাস্ত্র বলছে একটাই জিনিস আছে আর তো দ্বিতীয় কিছু নেই। তখন কেউ মায়াকে কল্পনা করে, মায়া কল্পনা করে এই মানে ভগবান নিজেকে অনেক নাম রূপে সংকল্পের মাধ্যমে কল্পনার মাধ্যমে তিনি মানে চিন্তা করছেন, ভগবানই দেখছেন, নিজেই নিজেকে দেখছেন, অন্য কেউ নেই এখানে, একটাই তত্ত্ব আছে, এখনো একটাই তত্ত্ব আছে। তিনি অনেক নাম রূপে ভোগ্য আর ভোক্তা দোনো রূপে নিজেই নিজেকে অভিব্যক্ত করে নিজেই নিজেকে দেখছেন, আবার নিজে শুদ্ধও আছেন, কারণ এটা কল্পনা মাত্র। এখানে এই জন্য বলছে উপাদানম প্রপঞ্চ, সমস্ত প্রপঞ্চের উপাদান ব্রহ্মণ অন্যত না বিদ্যাতে, ব্রহ্ম থেকে ভিন্ন তো উপাদান নেই, আর উপাদান কারণ সব সময় তার কার্যের মধ্যে বিদ্যমান থাকবে, উপাদান কারণ ছাড়া তো কার্য থাকতেই পারবে না, কার্য থাকতেই পারবে না। তসমাৎ সর্বপ্রপঞ্চম ব্রহ্মই বস্তি, তাই জন্য যত কিছু প্রপঞ্চ আমরা সংসারে দেখতে পাচ্ছি এটা ভগবানই হচ্ছে, এটা ব্রহ্মই হচ্ছে, আত্মাই হচ্ছে। শ্রুতি বলছে পুরুষ এব ইদম বিশ্বম, ব্রহ্মই বা ইদম সর্বম, আত্মাই বা ইদম সর্বম, সর্বম খালি ইদম ব্রহ্ম, এর পেছনে এটাই কারণ। কারণ কি? ব্রহ্মই হচ্ছে জগতের অভিন্ন নিমিত্ত উপাদান কারণ, ব্রহ্ম বা ঈশ্বর। কারণ কি? শুদ্ধ ব্রহ্মের মতো সৃষ্টি নেই, ঈশ্বর মানে মায়া উপাধির সাথে তিনি অভিন্ন নিমিত্ত উপাদান কারণ। এটা বলার উদ্দেশ্য এই নয় যে জগৎকে সত্য বলছে, আগে তো মিথ্যা বলে নেন, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে সময় তুমি জগতের নাম রূপকে দেখছো সেই সময় তো তুমি ভগবানকেই দেখছো, যেই সময়তে আমরা ঘটা ঘড়াকে দেখি সেই সময়তে আমি মৃত্তিকাকেই দেখছি, কিন্তু ঘড়ার নাম রূপের সাথে দেখছি বলে ওই মৃত্তিকা বুদ্ধিতে তখন চলে যায়। যে সময় আমি অলঙ্কারকে দেখছি সেই সময় তো আমি সোনাকেও দেখছি, সোনাকেই দেখছি, কিন্তু ওই অলঙ্কারের মধ্যে একটা আসক্তি বুদ্ধি থাকে বলে সোনার তো বুদ্ধিটা তখন কম থাকে আর কি। এই জন্য আমরা জগৎ সমস্ত ভগবানময় এটা বুঝে উঠতে পারি না, কেননা নাম রূপ আর অর্থক্রিয়াতার ক্রিয়াকারিতার মধ্যেই মনটা আটকে যায় বলে। এটাই এই জন্য ঈশাবাস্য উপনিষদের প্রথম মন্ত্র, সমস্ত উপনিষদের প্রথম মন্ত্রই হচ্ছে ঈশাবাস্যমিদম সর্বম যত কিঞ্চিত জগত্তম জগত, যা কিছু সংসারে দেখা যাচ্ছে সমস্ত যে নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতা তাই দিয়ে ভগবান ঢেকে আছেন। কিন্তু আমাদের কি করতে হবে? ভগবানকে দিয়ে নাম রূপকে ঢাকতে হবে, ঈশা ঈশ্বরের দ্বারা বাস্য মানে আচ্ছাদনীয় ইদম সর্বম, যা কিছু সংসারে দেখতে পাওয়া যাচ্ছে তাকে ভগবানকে ভগবানের দ্বারা আচ্ছাদন করতে হবে। কারণ কি? ওই ভগবান মানে ওই ভগবান না থাকলে তো কোনো নাম রূপই দেখা যাবে না, আর নাম রূপের মধ্যে পরিবর্তন হচ্ছে কিন্তু ওর সত্তা আর অস্তিত্বের মধ্যে পরিবর্তন নেই। তাই জন্য যেটা সত্য বস্তু সেটাকে বুঝতে হবে, মিথ্যা বস্তু বুঝলে বা ভ্রান্ত জ্ঞান দিয়ে কোনো পারমার্থিক লাভ হয় না, ভ্রান্ত এই জন্য আমাদের দুঃখ মেটে না আর কি। কারণ কি? আমাদের মনটা যদি যেই বস্তুটা যেরকম সেটা যদি আমি ঠিক ঠিক জেনে ব্যবহার করি তাহলে দুঃখ নেই, কিন্তু যেই বস্তুটা যেটা নয় আমরা নাম রূপকে সত্য মেনে ব্যবহার করি, ফলে তো কি হয় যে আমরা সবসময় দুঃখের মধ্যে জড়িয়ে যেতে থাকি। কিন্তু যদি ওই নাম রূপের ভেতরেই পরমাত্মা ঈশ্বর আছেন এবং তিনি থাকার জন্য এই নাম রূপ ক্রিয়া করতে পারে, এই ভাবনা দৃঢ় হতে থাকে, তাহলে কিভাবে ব্যবহারও কম হয়ে ওই ঈশ্বর ভাবে মন স্থির হতে থাকবে। এই জন্য এখানে বললেন উপাদানম প্রপঞ্চস্য, এটা হচ্ছে অধ্যারোপ প্রক্রিয়া। ব্রহ্মণ অন্যতন বিদ্যাতে, ব্রহ্ম থেকে ভিন্ন সংসারে ঈশ্বর থেকে ভিন্ন কোন উপাদান নেই আমাদের কাছে। সাংখ্যর কাছে প্রকৃতি, সাংখ্য যোগ দর্শন প্রকৃতিকে উপাদান মানে পুরুষ, আর ঈশ্বর মানেনি সাংখ্য, যোগ দর্শন ঈশ্বর মেনেছে। ন্যায় বৈশেষিক দর্শন ঈশ্বরকে মেনেছে আর পুরুষ আত্মাকেও মেনেছে, এবং এছাড়া উপাদান কারণ রূপে সমস্ত মানে তন্মাত্রা পরমাণুকে উপাদান হিসাবে মেনেছে আর কি। এইভাবে আমাদের মীমাংসা দর্শন সে জগৎকে নিত্যই মেনেছে, মানে জগতে, কারণ তাহলে অপৌরুষের অপৌরুষ পৌরুষীয়তার প্রসঙ্গ এসে যাবে, সেই জন্য তারা জগৎকে নিত্যই মেনে নিয়েছে। কিন্তু একটা সামান্য সিদ্ধান্ত এটা সবই বাদী মেনেছে, যেটা হচ্ছে যে উপাদান কোনো কার্য তার উপাদান কারণকে ছেড়ে কখনই থাকতে পারবে না, তার উপাদান কারণকে ছেড়ে কখনই থাকতে পারবে না কোনো কার্য। যা কিছু আমরা দেখতে পাচ্ছি এটা ব্রহ্মই, ব্রহ্ম থেকে ভিন্ন কিছু নেই, ব্রহ্ম থেকে ভিন্ন কিছু নেই। যে সময় এই দৃষ্টি খুলে যাবে, যেমন বলে না ভগবদ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণে গভী হস্তি শুনে চৈব সভাগে চ পণ্ডিতা সমাদর্শিনা, সবার মধ্যে সেই পাণ্ডা যশ, পাণ্ডা মতলব আত্মসম্বন্ধিত বুদ্ধি, আত্মসম্বন্ধিত বুদ্ধি যার, ঈশ্বর সম্বন্ধিত বুদ্ধি যার স্পষ্ট হয়ে গেছে, খুলে গেছে, তো সমস্ত সংসারের মধ্যে এক ঈশ্বরকেই দেখতে পায়, অন্য অন্য বস্তু তার তখন তার সামনে থাকে না। ঠিক আছে, ব্যবহারের জন্য যতটুকু প্রারব্ধ আছে ব্যবহার করছে, কিন্তু প্রারব্ধের দ্রষ্টা হিসেবে থাকে সত্যত্ব বুদ্ধি ঈশ্বরের মধ্যেই থাকে। উদ্দেশ্য কারণ কি, আমরা পরিণামবাদকে আশ্রয় করে জগতের মধ্যে পরমাত্মাই আছেন এটা বলি, তারপরে বিবর্তবাদ দিয়ে নাম রূপের কারণ, ওটা বেদান্তের মুখ্য সিদ্ধান্ত, যে কারণ ওম ওম শোনা যাচ্ছে না, আবার জয়েন হয়ে না, মহারাজের লাইন ডিসকানেক্ট হয়ে গেছে, আবার কানেক্ট করে দিলাম। ব্যাপকতা মিথ্যা, কি করে এরকম আপনি আপ হয়ে গেল? আমি আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে আপনাদেরকেও দেখাচ্ছে, সব দেখাচ্ছে। ব্যাপকতা মিথ্যা, সর্বম আত্মে ইতি শাসনাত, এই ব্যাপকতার যে ভাব এটা এর মধ্যে কোনো সত্য, মানে কার্যকরণ ভাবে এর মধ্যে কোনো সত্যত্ব নেই। কারণ কি, শ্রুতি বলছে ইদম সর্বম যদয়ম আত্মা, যা কিছু দেখতে পাচ্ছ এসব আত্মাই হচ্ছে। ইতি জ্ঞানী পরে তত্ত্বে, এইভাবে যখন পরম তত্ত্বের জ্ঞান হয়ে যায় ভেদ সবসতা, তখন আর ভিন্নতার বুদ্ধি কোথেকে আসবে? সেই জন্য শাস্ত্রকে বলছে, শাস্ত্র অনুসারে আমাকে বিচার করে বুঝতে হবে যে কার্যকরণ ভাব দেখা যায়, যে একটা কাঠের আলমারি বা কাঠের একটা টেবিল চেয়ারে যেগুলোতে আমরা বসে আছি ব্যবহার করি, সেই এটা কাঠের তৈরি, ঠিক আছে? কাঠ টেবিলটা হচ্ছে কার্য, আর কাঠটা হচ্ছে তার উপাদান কারণ, তাকে বানানেওয়ালা একজন কোন কার্পেন্টার আছে, সে বানিয়েছে। এই টেবিলটা কখনোই কাঠকে ছেড়ে থাকতে পারবে না, কিন্তু কাঠটা কোত্থেকে এলো? কাঠটাও তো একটা কার্য, এটাও তো একটা এফেক্ট, এর কজ কি? তখন আমরা কোথায় যাব? তখন আমরা একটা গাছ, যে সেই গাছটা চলে যাব, সেই গাছটা কোত্থেকে এলো? সেটা প্রকৃতির বিকার, সেটা পৃথিবী থেকে এসছে। এইভাবে যে কোনো যত জিনিস আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি, তার মধ্যে বেশিরভাগ জিনিসকে আপনি প্রকৃতিতে লয় করতে পারবেন, মানে সবকিছু ধীরে ধীরে। একটা বই আমার সামনে আছে, বই মানে কিছু একটা কাগজের মধ্যে কিছু জিনিস প্রিন্ট করে রাখা আছে, ফাইন। এবার সেটাকে আমি বই শব্দ বলেছি। এবার কেবল ওটার উপরে যদি মাইন্ডটা কনসেন্ট্রেট করতে থাকেন, তাহলে দেখবেন ধীরে ধীরে ধীরে ধীরে লেখাগুলো প্রথমে চলে গেল, একটা সাদা কাগজ হলো, তারপরে আরো মাইন্ডটা কনসেন্ট্রেট করলে দেখবেন আপনি একটা সাদা একটা পাল্পের মতন আসছে, তখন পেপার অবস্থায় থাকবে না। তারপরে আপনি যদি এগুলো করতে গেল, তখন দেখবেন প্রকৃতির অনেক অনেক জিনিসগুলোকে মেল্ট করে বা সেগুলোকে দেখবেন কেমিক্যাল মিলিয়ে আমরা এটা তৈরি করেছি। এইভাবে বিচার করতে করতে, মানে যে কোনো কার্যকে আমরা দেখতে পাচ্ছি চোখের সামনে, সেটার এর পেছনে কারণ কি, এর পেছনে কারণ কি, এরকম ভাবে একটার পর একটা কারণকে যদি আমরা খুঁজতে থাকি, তো আমরা পৌঁছে যাব পৃথিবী অবধি। পৃথিবী অবধি পৌঁছবার পরে এটাও তো একটা কার্য, পৃথিবী উৎপন্ন হয়েছে, এটাও এসছে জল থেকে, জলও একটা কার্য, এটা এসছে অগ্নি থেকে, এরকম অগ্নিও একটা কার্য। শ্রুতি বলছে অন্য না সৌম্য সঙ্গে না তেজ মূল মান্য অপমূল মান্য, জল রূপী কার্যকে দেখে এর কারণ কি সেটা তুমি জানতে চেষ্টা করো, ইচ্ছা করো, তাহলে তোমার কি হবে, তুমি জল রূপী কারণে পৌঁছে যাবে। আবার যদি তুমি তার পেছনে কারণ কি খোঁজো, তাহলে দেখবে তুমি আগুনে পৌঁছে যাবে। তারপরে এরম করতে করতে তুমি যখন আকাশ অব্দি পৌঁছবে, এর পেছনে কি কারণ, তখন শ্রুতি বলছে তাস্মাৎ বা এতস্মাৎ আত্মন আকাশ সম্ভূত, মূল কারণ হচ্ছে আত্মা, এই আত্মাই সব রূপে কার্যকারণের মধ্যে বিদ্যমান থেকে দেখা যাচ্ছে। এইভাবে যখন আমরা কার্যকে কারণে লয় করতে করতে মূল কারণে পৌঁছে যাব, তখন সেটাই হচ্ছে একমাত্র পারমার্থিক সত্য বলতে, কারণ তার পেছনে আর কোনো কারণ নেই, আনকজড কজ। যতক্ষণ পর্যন্ত যেগুলো এফেক্ট সেগুলো সব মিথ্যা, আর যেটা এফেক্ট নয় কেবল কজ সেটা মিথ্যা নয়। এখন এফেক্ট শুরু হয়েছে আকাশ থেকে, তাই আকাশ পর্যন্ত মিথ্যা কারণটা পরিবর্তন হতে থাকে। এই জন্য এখানে বলেছেন ব্যাপ্য ব্যাপক আদি কার্য কারণ ভাব, এটা মিথ্যা, এর মধ্যে কোনো পারমার্থিক সত্যত্ব নেই। শ্রুতি নিজেই দুবার নিষেধ করে দিয়েছে মূর্তামূর্ত ব্রাহ্মণ বৃহদারণ্যক উপনিষদে আর ছন্দ উপনিষদে। বৃহদারণ্যকে বলছে অথাত আদেশ নেতি নেত, আর ছন্দকে বলছে যে বাচারম্ভনম বিকারণাম ধেম মৃত্তিকা ইত্যেব সত্যম। তো এখানে বলছে যে এইভাবে ইতি জ্ঞাতি পরে তত্ত্বে, এইভাবে শাস্ত্র বিচার দ্বারা এবং মননের দ্বারা, মানে ধ্যান করে চিন্তার দ্বারা যখন সে এক তত্ত্বকে অনুভব করা যায়, তখন আবার ভেদ কর্তৃক আসলে, তখন ভেদ কর্তৃক আসবে ভেদস্য অবসরগত, সবার পেছনে মূল একটাই কারণ, মূল কারণ একটাই। তাই যখন কিছু দেখছি আমরা, ওই সচ্চিদানন্দকে ছাড়া কিছু দেখা যাবে না। সচ্চিদানন্দে অনেক নাম রূপে দেখা দিয়েছে, তাই এই সচ্চিদানন্দে সত্য, আর নামগুলো পরিবর্তন হতে থাকে বলে মিথ্যা। এই জন্য আমি বলেছিলাম ঈশাবাস্য উপনিষদে, আমাদের উপসর্গ সমস্ত উপনিষদের মধ্যে প্রথম মন্ত্র ঈশাবাস্যমিদম সর্বং যত কিঞ্চিত জগত্তম, কি হচ্ছে এখন নাম রূপ আর অর্থ ক্রিয়াকারিতার দ্বারা সচ্চিদানন্দ ঢেকে আছে। শাস্ত্র বলছে তুমি সচ্চিদানন্দের দ্বারা নাম রূপকে ঢেকে দাও, নাম রূপ আলাদা আলাদা দেখবে, কিন্তু সচ্চিদানন্দ একটাই রূপ দেখবে। যখন ওই এক রূপ দেখা যাবে, তখন এই একত্ব বুদ্ধি এই ভেদ মিটিয়ে দেবে, এবং তার থেকেই এই একত্ব বুদ্ধি ছাড়া সংসারের অশান্তি বা ভেদ বুদ্ধি বা আমাদের মধ্যে যে ভেদ বিবাদ বা অহংকার, এগুলো একত্ব বুদ্ধি ছাড়া কিছুই মিটতে পারে না। যদি শান্তি মানুষ চেতে হয়, তাহলে কি হতে পারবে, এই এক আত্মা এক ঈশ্বরে বিদ্যমান এবং সেটাই আমার স্বরূপ, এই বুঝি মানুষকে আত্যন্তিক দুঃখ নিবৃত্তি করে পূর্ণ আনন্দের সন্ধান দিতে পারে। এরপরে 47 এসছে যে এই যে যুক্তিগুলো বলা হচ্ছে, কারণ কি আস্তিক দর্শন যারা বেদকে মানে তাদের জন্য বলছে, দেখো বেদে শ্রুতি স্বয়ং নিজের মুখে নিষেধ করেছে, শ্রুতা নিবারিতম নূনম, শ্রুতা নিবারিতম নূনম নানাত্তম সব কে নাই, কথম ভাষো ভবেত অন্ন স্থিতে চদ্বয় কারণে কথম ভাষো ভবেত অন্ন স্থিতে চদ্বয় কারণে শ্রুতির দ্বারা নিজের মুখে নিজের শব্দের দ্বারা এই নানাত্বকে নিবারণ করা হয়েছে, এই নানাত্বকে নিষেধ করা হয়েছে। কথম ভবেত ভাষ অন্ন, তাই এই যে এটা আমার থেকে ভিন্ন ওটার থেকে ভিন্ন এরকম প্রতীতি কেন হচ্ছে যখন অভেদ রহিত একটাই কারণ সবার মধ্যে বিদ্যমান। এই যে এই অভেদ থাকা সত্ত্বেও এই যে ভেদকে আমরা দেখতে পাই, অভিন্নতার মধ্যে ভিন্নতা দেখা বা এটা হচ্ছে দোষ, আর ভিন্নতার মধ্যে অভিন্নতা দেখা এটা হচ্ছে গুণ। অনেকের মধ্যে এক ঈশ্বরকে দেখা এটা হচ্ছে শাস্ত্র দৃষ্টি, আর বাকিটা হচ্ছে লোক লোক দৃষ্টি। এবং এই অভিন্নতার মধ্যে ভিন্নতা দেখলে অশান্তি, কিন্তু প্রতীক ভিন্নতার মধ্যে অভিন্নতা সত্যরূপে অভিন্নতাকে বুঝতে পারলে মানুষ শান্তি ও আনন্দের জীবনযাপন করতে পারে। এই জন্য শ্রুতি নিজের মুখেই এটা নিন্দা করে দিচ্ছে যে দেখো তুমি যদি ভেদ দেখবে তো যতদিন ভেদ দেখবে ততদিন একটার পর একটা মৃত্যুর চক্রে ঘুরতেই থাকবে, কিন্তু ভেদ বুদ্ধি চলে গেলে তখন এই জন্ম মৃত্যুর বন্ধন থেকে মানুষ ছুটে যায়। ব্যবহারিক জগতে জল বায়ু আকাশ ঠিক আছে, ব্যবহারের জন্য আছে, সেই তত্ত্ব না থাকলে কোন বস্তু সত্তাই সিদ্ধ হতো না। মৃত্যু সমৃত্তম আপনাতি জয় নানাত্ম পশ্যতি, একটা মৃত্যু থেকে আরেকটা মৃত্যুতে যাবে, যে এখানে যতদিন নানাত্ম দেখবে ভিন্নতা যতদিন দেখবে। No, that we have to check that, Dinesh. We will check that with business because 1210, doing any change, I think we have to check that with business. Maybe we will discuss that in our call and then I'll let you know, Dinesh. Okay? যিনি এখানে তিনি ওখানে, যাদেব ইহ তদমূত্র যদমূত্র তদমীয়, যিনি ওখানে সেনি তিনি এখানে, যেটা এর থেকে মৃত্যু সমৃত্যম আপনাদের জন্য নানা ব্যাপার। No, this is different. The changes we required to them, like requested to them, is different than the change we are. I will discuss that in the meeting. And I think for your change, I last week that what is the status that we are expecting. মৃত্যু সমৃত্যুম গাচ্ছতি জহে নানা এব পশ্যতি, একটার পর একটা মৃত্যু দন্ন মৃত্যু চক্র নিরন্তর ঘুরতে থাকবো, অনাদিকাল থেকে ঘুরে আছি আর ঘুরতেও থাকবো। যদি এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরিয়ে আসতে হয় তাহলে অভেদ বুদ্ধিকে দৃঢ় করতে হবে, এক ঈশ্বর ভিন্ন সংসারে আর কিছু। আর জানতে বা বুঝতে বোঝার জন্য কি চাই? শুদ্ধ মন দিয়ে এটা বুঝতে হবে। মন যখন অধিষ্ঠান তত্ত্বের সঙ্গে এক হয়ে যাবে, অধিষ্ঠান রূপে মানে শুদ্ধ ব্যাপক চেতন রূপেই থেকে যাবে। মানুষ এবার মীরা আমাদের স্বরূপ সনাতন গোস্বামী, এরা ভগবান চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ যারা কিছু জানতেন না। এই একত্ব বুদ্ধি হচ্ছে আমাদের আনন্দ বা আমাদের সুখের কারণ, ভেদ বুদ্ধি হচ্ছে দুঃখের কারণ। যতদিন এই ভেদ বুদ্ধি থাকবে ততদিনে জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসা যাবে না, কিন্তু এই অভেদ বুদ্ধি আসলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। ঠিক আছে, আজকে এখানেই রাখবো, আবার কালকে দেখবো। আমি কেউ যদি একটু আগে আমাকে ডোনেট করতো তাহলে আমি আর বুঝতেই পারা যায় না ওখানে, কিন্তু আমার কাছে কিন্তু আমি দেখতে পাচ্ছি সবাইকে। নমামি ভগবত পাদম ওম নমো নারায়ণ প্রণাম প্রণাম।